بسم الله الرحمن الرحيم دايماي پرم دالو اللار نامي سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশ মণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত ও তিনি গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। তিনি ছয় দিবসে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, অতঃপর আরশে সমাসীন হইয়াছেন। তিনি জানেন যাহা কিছু ভূমিতে প্রবেশ করে ও যাহা কিছু উহা হইতে বাহির হয় এবং আকাশ হইতে যাহা কিছু নামে ও আকাশে যাহা কিছু উত্থিত হয়। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সঙ্গে আছেন। তোমরা যাহা কিছু করো আল্লাহ তা দেখেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আকাশ মণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারই এবং আল্লাহরই দিকে সমস্ত বিষয় প্রত্যাবর্তিত হইবে। ইউলিজু লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজু নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলীমুন বিযাতি সুদূর। তিনি রাত্রিকে প্রবেশ করান দিবসে এবং দিবসকে প্রবেশ করান রাত্রিতে এবং তিনি অন্তর্যামী। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير। তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহ তোমাদেরকে যাহা কিছুর উত্তরাধিকারী করিয়াছেন তা হইতে ব্যয় করো। তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ও ব্যয় করে তাহাদের জন্য আছে মহা পুরস্কার। وَمَا لَكُمْ لَا تُؤْمِنُونَ بِاللَّهِ وَالرَّسُولُ يَدْعُوكُمْ لِتُؤْمِنُوا بِرَبِّكُمْ وَقَدْ أَخَذَ مِيثَاقَكُمْ إِن كُنتُم مُؤْمِنِينَ। তোমাদের কি হইল যে তোমরা আল্লাহতে ঈমান আনো না, অথচ রাসূল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনিতে আহ্বান করিতেছে এবং আল্লাহ তোমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছেন যদি তোমরা বিশ্বাসী হও। হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইনাতিন লিইখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহীম। তিনি তাঁহার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে অন্ধকার হইতে আলোকে আনিবার জন্য। আল্লাহ তো তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালু। ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন কাবলিল ফাতহি ওয়া কাতাল উলা